করুণা সোনার কন্যা সবুর কর ঘুরিয়া হবে দেখা রে মোর সোনার কন্যা রে ও মোর আদরের কন্যা রে ঘুরিয়া করুণা সোনার কন্যা মনদ না হন দোষা ও কন্যা মনদ না হন দোষা আর কথা সবুর কর ঘুরিয়া হবে দেখা রে সোনার কন্যা রে তোমার আদরের কন্যা রে কন্যা বোন পুরা যায় সবাই জানে আকাশে ওই মতন